السلام عليكم ورحمة الله وبركاته. الشمائل المحمدية نرمبرت درسوا يدي بيان أخلاق النبي صلى الله عليه وسلم. رسول الأخلاق بشي بالا أشيل بشي شندر أشيل بشي بارو أشيل وإنك لا على خلق نظيم. الله يخوي الله تبارك وتعالى بيان جي رسول صلى الله عليه وسلم أخلاق بشي بارو أخلاق بشي شندر أخلاق بشي باريك أخلاق أشيل على النبي محمد صلى الله عليه وسلم. تيار بعد رسول صلى الله عليه وسلم ندر أمتره بشي شندر شندر داس بيان لره أخلاق الطرف دعوت دي. رسول صلى الله عليه وسلم هدينا لكل دين خلقا وإن خلق الإسلام الحياة. إبي بن ماجه مزا أسد حديث صحيح حديث فتتنا مجيه كان كم بشي بالا أخلاقه سي إسلام الدين ما دي بشي برو بالا أخلاقه يدي الحياة. الحياة وشعبة من الإيمان يار بعد أقو ما نشر أخلاق شون درو يدولي ما نشي بيه روزة دوريا راتيا عبادت غوريا بشي بشي إيه ترى صواب فيبو. الله النبي هي إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. إبي صحيح حديث أبو داود مجيه سي ار بخاری مسلم مجھے اس حدیث میں جلال نبی بیان کر دے ان من خياركم احسنكم اخلاقا ان من احبكم الي احسنكم اخلاقا. اللہ نبی لے قریب بودے اللہ نبی محبت ما گلی بھری بودے دار اخلاق بیش سندر ار اللہ نبی بیان کر دے تمہارا بوتر بالا مانش ہوا جی بر اخلاق بیش سندر یار بعد یوم القیامه میزان مدے محفلے بیش بر بودے بالا اخلاق. ان ما من شيء اثقل في ميزان المؤمن يوم القيامه من خلق حسن وان الله يبغض الفاحش البذيء. আল্লাহ ইয়েদাসে খুদ মানুষ বেশি গালালি করে দেবো জোয়ানোর মাঝে খারাপ শীত থাকে দিয়ে এবার আল্লাহ ইয়েদাসে বেপছন্দ করে লেখেন যে মানুষের আখলাক বেশি সুন্দর ইয়ামুল কিয়ামা মাহফিলে বেশি ওজন আলো ভাবে দে হুসনুল খুলক. আর আল্লাহ নবী বয়ান করে দে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মুজলিসান ইয়ামুল কিয়ামা আহাসিনুকুম আখলাকা. আল্লাহ নবীর করিব বদে ইয়ামুল কিয়ামা আল্লাহ নবীর মহব্বত আলা বনিব দে যার আখলাক বেশি সুন্দর. আর যে মানুষের দাসে আখলাক বেশি খারাপ সরসারুন মুতাশাদ্দিকুন মুতাফাহিকুন ইন আল্লাহ নবী লিয়ারে দূরে থাকিব আল্লাহ নবীর মহব্বত মগল নে হারিব. সরসারুন হতে বেশি মাথা দিয়ে নিল ফায়দা সারা মুতাশাদ্দিকুন হতে দিয়ে নেওয়া খতাবার তারা হা হা বলি বলি করি খতা হইব ফুলাই ফুলাই আর খতা হইব নিজের ভিতরে ফসা হানাই ফসা হা করি মিথ্যা হচ্ছে সাইব আর খুদ মুতাকাব্বিরুন. ইয়ার বাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ইন্নামা বুয়েস্তু ইন্নামা বুয়েস্তু লিউতাম্মিমা সালিহ আল আখলাক ও ফি রিওয়ায়া মাকারিম আল আখলাক. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বালা বালা আখলাক কল নাশর করি বললা ইনারে এতমাম করি বললা উলিয়ারে নবী বানায় রে বিজি বলো হর. ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ইত্তাকিল্লাহ হাইথু মা কুনত অনরা জেড়ে তাইবা যে তুন তুব কই আল্লাহর ডরের হুয়ার রাখিবা ওয়াতবি সাইয়াত আল হাসানাত তামহুহা. হনক কান যে আটিকে গলত সাদের হয়ে দিলে ইয়ার বাদে বালা হাম করিবা তৌবা করিবা সেফার করিবা বুড়া হামান্দাসে বুঝি যাবে কই ও খালেক ইন্নাস বি খুলুকিন হাসান. মানুষের কল্যাণে দাইমান বালা মামলা করন মানুষের কল্যাণে বালা মামলা করন সুন্দর মামলা করন খজিয়া খণ্ডল নগরন. তিয়ার বাদে আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম খুলুকা. আল্লাহ নবী বয়ান করেন দে আল্লাহর নজদিক যদি বেশি মাহবুব বন্ধ হয়ে যে মানুষের আখলাক বেশি সুন্দর যে মানুষের আখলাক বেশি সুন্দর. আরোগ্য হাইসে মহদ্দে ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকান ওয়া আলতুফুহুম বি আহলি. বেশি বড় ইমানওয়ালা মানুষ হয়ে যে খামেল ইমানওয়ালা মানুষ হয়ে যে যেবার আখলাক সুন্দর আর নিজের এগানা গোষ্ঠী বহু বেশি সুন্দর মামলা করে. আল্লাহু বিহি আলাম.